কিতাব দিল এনা ঠিক থাকলে একাই ইবাদত করে না দুরবে না এনা বুদ্ধিমান না বুকা আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুসুফা এটা হইলো বুকা আমার নবী সাহাবায়ে কেরাম বুকা নয় وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ولا إنهم هم السفهاء ولكن لا يعلمون إذا كنت تكون بلا حوال فدر إيمان الوطو إيمان الوحر نبي صحابة إكرام إيمان الوطو إيمان فلقى إيطابك আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা মেহরবানি করে একটু বলবেন। দুনিয়াদারির ব্যাপারে যে হুশিয়ার সে প্রকৃত বুদ্ধিমান, না পরকালের ব্যাপারে যে হুশিয়ার সে প্রকৃত বুদ্ধিমান? সাহাবায়ে কেরাম আর মুনাফিক এই দুই দলের মধ্যে পরকালের ব্যাপারে হুশিয়ার কে? আর মুনাফিক পরকালের ব্যাপারে কেন? আল্লাহ পাকের বলা এরা পরকালের ব্যাপারে কেন? وَإِذَا قَالُوا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ যখন জমিনের কাছে আয় আইয়া মস্কারি ধরে দিলে দিলে মস্কারি আর বাহ্যিক বারে বুঝা হয় আমরা তিনবার ধরে মনে মনে আমি দিলাম তোমার তোমার কাছে বলছি আমি তিনবার ধরে আর আমাকে বিশ্বাস করে এসো আমি তো মনে মনে জানি আমি তিনবার ধরে না কিন্তু তোমরা আমাকে চিন্তা করছো দেবো না রেখা আছে আল্লাহ তাআলা আমি রসুলের কাছে অভিযোগ ইয়া জানাই দিন যে এরা নিতে হবে যতই বাপ্তার ইউনিয়ন হতে সাথে ধরে অতই আমরা এখানে সুযোগ দিই যে মনে হয় যে আমরা জিতছি বাপ্তারি করতে করতে করতে করতে হঠাৎ একদিন মরে যায় আর আল্লাহর গজবের চিকিৎসার হাতে ধরা হয়ে যায় সঙ্গে সঙ্গে বুক খায় যে আমি জিতছি না আমি চরমভাবে চলা দিই বুদ্ধিমান হইল না বুকা আরেকটা বুকা নির্ভর করিব শেষ পর্যন্ত খুঁজি রাতে দিয়ে আরেকদিন দেখি আল্লাহু ইস্তাজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন যতই মুমিন যার সাথে বুকাবাজি করে আল্লাহ ততই তাদের সুযোগ দান করে মনে করে এইভাবে বুকাবাজি হইলে আমরা শিরোহাল যাইব হঠাৎ যেদিন মৌতের হাতে ধরা পড়িয়া যায় সঙ্গে সঙ্গে তাদের এই স্বপ্ন এই কল্পনা উড়িষ্যা পুল করবার সময় মুমিনদের সেরা জৌমলি আরো দেখি আর মুমিনদের সাথে সাথে পুলসিরাকে ভুলে উঠবে কিন্তু মুমিনরা যখন দ্রুত গতিতে পার হইয়া যাবে এত মুখে মুখে আছে ইমানের দাবি হতে হবে না এখানে দেখে আলু কিন্তু পার হওয়ার মতো পাওয়ার নাই তখন ডাকবো আর বলবো ও মুমিন ভাই হল আমরাও তো দিন এক তোমার লগে আসলাম আজকে আমরা লগে না ওনারে এরা বলবো তোমরা দিদি আর একদল আগে এরা কাছে কি আনো বাপ্তি আনো এরা কাছে মনে হব আসাই বুঝি এইরকম বাপ্তি হল আর একদল দিদি আসে কিসমুখা তাইলে দেখবো ইটার কাছে বাপ্তির নাম বন্ধ হয় দেখো সব করা দিছি এরা কাছে বাপ্তি হওয়া দিত না আগে যারা দেখে এরা লগে যাওয়ার কথা আবার পিজা তাইলে দেখবো হারাও ভালো লাগে ইন্নামা তুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন মুনাফিকদেরকে যখন বলা হয় আমার নবী সাহাবা একেবারে ইমানের মতো ইমানানো, তাদের ইমানের মতো ইমানানো দূরের কথা। আরো তাদের বুকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী সাহাবিগণ বুকা, আমার নবী সাহাবিগণ সমস্ত জগৎবাসীর মধ্যে নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান, আর এই দুনিয়ার মধ্যে যত বুকা আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম বুকা হল নবীকে। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين هدايت كي بكي تريش اور غمراهي كي خلق تريش هدايت خاصه اور غمراهي دوسه الله بولين اي جاك تخاربارنا خرلو هدايت خود سارلو اور غمراهي خود جه دورلو এই কারবারের মাঝে এরা ক্ষতিগ্রস্ত হইল, লোকসান গেল তাদের কারবার, তাদের তেজারত, তাদের ব্যবসা বিফল হইল, তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হইল। এই কথার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবনটাই একটা ব্যবসা, দুনিয়াতে আল্লাহ মানুষ তাদেরই তো এই ব্যবসার জন্য। হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হইল পরকালের কৃষিক্ষেত্র। হাদিসে বলা হচ্ছে দুনিয়া পরকালের গৃহস্থী, কোরআনের আয়াতে বলা হচ্ছে দুনিয়া পরকালে লাভবান হওয়ার ব্যবসা। ব্যবসা কি লাগান? প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে আল্লাহ একটা নির্ধারিত জীবন দিয়া দিচ্ছেন, এই জীবনটা হইল তার পুঁজি, যে জীবন দিয়া দিচ্ছেন এই জীবনটা তার পুঁজি। ফুরাইবার আগে আগে আল্লাহ এবাদত বন্দী করার মাধ্যমে জান্নাতের যোগ্যতা প্রমাণ দিতে হবে। যে ব্যক্তি দুনিয়ার এই জীবন পুঁজি ফুরাইবার আগে আগে নেকামল করে আল্লাহর পরীক্ষায় পাশ হওয়ার মতো প্রমাণ দিল, তার সীমিত সময়ের পুঁজি গেল অসীম জীবনের জান্নাত পাইল। পুঁজি গেল অসীম না পুঁজি গেল সীমিত? দুনিয়ার প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবন অসীম না সীমিত? গেল পুঁজি, তো পুঁজি অসীম গেল না পুঁজি সীমিত গেল? পুঁজি গেল সীমিত। আর এই সীমিত পুঁজির বিনিময়ে এরা দেখছে দেখে জান্নাত পেল, এই জান্নাতের মেয়াদ সীমিত না অসীম? পুঁজি গেল সীমিত, ওনারা পাইল অসীম। এই ব্যবসায়ীরা লাভবান, এই ব্যবসায়ীরা লাভবান। আর যাদের পুঁজিও গেল মুনা হয়ে গেল, মুনাফিকের দুনিয়ার জীবন শেষ হইবনি একদিন, যেদিন শেষ হইব ওই দিন কিনা গেল পুঁজি গেল, শেষ হইবার আগে আগে যে হেদায়তের হাতে আইল না মুনাফা হইল, পুঁজিও গেল মুনাফা হইল না, খুব লাভবান না ক্ষতিগ্রস্ত। আল্লাহ দুনিয়ার জীবন পুঁজি পুরাইয়া গেল, হেদায়তের পথে আসলো না, পুঁজি গেল কিন্তু মুনাফা পাইল না। এদের মতো হতবাদা, এদের মতো কপাল পুরা, এদের মতো নিকৃষ্ট, এদের মতো ক্ষতিগ্রস্ত দুনিয়াতে আর কোন মানুষ হইতে পারে। এই সমস্ত মুনাফিকদের মধ্যে অন্যদিন আমি বলেছি, এই সমস্ত মুনাফিকদের মধ্যে যারা আকিদাগত মুনাফিক এদের কথা এখানে আলোচনা করছে। আকিদাগত মুনাফিক তাদের কি বলা হয়? যারা উঁচু উঁচু মুসলমান হওয়ার দাবি করে কিন্তু অন্তর দিয়া ইসলামের কোন না কোন বিধানকে অস্বীকার করে, অবিশ্বাস করে, এদের কি আকিদাগত মুনাফিক বলা হয়? আকিদাগত মুনাফিক চিরকালের জন্য জাহান্নামে যাবে। এই আকিদাগত মুনাফিক আবার দুই শ্রেণীতে বিভক্ত ছিল মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। এক শ্রেণীর আকিদাগত মুনাফিক ছিল এরা ইসলামের সত্যতা বুঝতে পেরে দুনিয়ার তুচ্ছ সত্যের লোভে আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করত না, মুখে মুখে মুসলমান হিসাবে পরিচয় দিত, যেন এক শ্রেণীর আকিদাগত মুনাফিক। আর এক শ্রেণীর আকিদাগত মুনাফিক ছিল এরা ইসলামের সত্যটা মোটামুটি বুঝতে পারিয়া ইতস্তত করতেছিল ইসলাম গ্রহণ করবে কিনা করবে কিনা, এমত অবস্থায় একটা স্বার্থের পালা আসলো আর ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত আর নিতে পারল না, দুদুল্যমান অবস্থায় রইল। এরা হল দ্বিতীয় শ্রেণীর আকিদাগত মুনাফিক। দুরুস্তিনীর আকিদাগত মুনাফিকের পরিচয় আল্লাহ পাক রাব্বুল আলামিন দুইটা উদাহরণের মাধ্যমে পরবর্তী আয়াতগুলিকে ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরুন দুনিয়ার তুচ্ছঘাতের লোভে আন্তরিকভাবে ইসলাম গ্রহণ না করে দুটোবাজির পথ অবলম্বন করেছে মৌখিকভাবে মুসলমান দাবি করার মাধ্যমে। আল্লাহ বলেন এদের উদাহরণ ওই লোকের মতো যে লোকের কাছে আগুন প্রজ্জ্বলিত করা অন্ধকার কোথাও আগুন জ্বালাইলে আগুনের আশপাশ আলোকিত হয় কিনা, তেমনিভাবে এই মুনাফিকের কাছে ইসলামের সত্যতা প্রমাণ করা হইল তার কাছে ইসলাম আলোকিত হইল। এরপর বলল কি وتركهم في ظلمات لا يبصرون فراكتك إيه عدو ليه جاء قولي آر عدو جهن ترى الشدود باكي تغيري جهن ترى قرون جرى نهيو تار أسفاس عدو جيتو هيو وتركت لي عدو جهن نبايا جاء هيو যতক্ষণ পর্যন্ত আলোকে জড়িত ছিল ততক্ষণ পর্যন্ত তার সামনে অগ্রসর হওয়ার সুযোগ ছিল, যখন নিভে দেওয়া হল তখন আর সামনে অগ্রসর হওয়ার সুযোগ বাকি রইল না। এই প্রথম শ্রেণীর মুনাফিকেরা যারা ইসলামের সত্যটা উপলব্ধি করা সত্ত্বেও দুনিয়ার তুচ্ছ সত্যের কারণে তারা আন্তরিকভাবে ইসলাম গ্রহণ না করে দুপুরের পথ অবলম্বন করল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের সত্যটা উপলব্ধি করার মতো যোগ্যতা বিরক্ত করে দিয়ে আলো রইলেন নিভে গেল। অন্ধকারে বাক্তি জ্বালাইবার আগে কিছু কিছু দেখা যায়, বাক্তি জ্বালাইয়া হঠাৎ নিবাইয়া দিলে আর কিছুও দেখা যায়। এই অবস্থাটা কি আপনারা উপলব্ধি করছেন? অন্ধকার ও বাক্তি জ্বালাইবার আগে কিছু কিছু দেখা যায়, বাক্তি জ্বালাইয়া যদি হঠাৎ নিবিয়া যায় তখন আর কিছু দেখা যায়। এদের কেমন হলে ইসলামের সত্যতা প্রমাণিত হয়েছিল, গ্রহণ করার পরিপূর্ণ সুযোগ ছিল। যখন এরা ইসলামকে সরলভাবে গ্রহণ না করিয়া বড় পথ অবলম্বন করল তখন থেকে আল্লাহ এদেরকে ইসলামের সত্যতা বোঝার মতো যোগ্যতা নষ্ট করে দিলেন। আগের মতো অন্ধকার রইল না, আগের চেয়ে অনেক বেশি অন্ধকারে নিমজ্জিত হইল। যখন এদের অবস্থা হইল চুম্বন বুকমন অনিয়ন সাবন লাইয়াছে, এখন কান আছে কিন্তু এই কান দিয়া ইসলামের যত কথাই মনে আর কোনটা বোঝেন, মুখ আছে কিন্তু ইসলামের পক্ষে কথা কোনার মতো যোগ্যতা আসান, চক্ষু আছে কিন্তু ইসলামের নিদর্শন দেখার মতো আর যোগ্যতা কার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা যে এই অন্ধকার থেকে আবার ইসলামের আলোর দিকে ফিরে আসবে এমনটা আশা করা যায় না। এদের এই মুমিনদের সাথে কুচক্রান্তের কারণে এদের ইসলামের সত্যতা পরবর্তীতে আবারও বুঝবার আবারও গ্রহণ করার যোগ্যতা এদের বিনষ্ট করে দেওয়া হচ্ছে। এগুলো এক শ্রেণীর মুনাফিকদের কথা, আর এক শ্রেণীর মুনাফিক যারা দুটির লোকের অবস্থায় আছে, ইসলামের সত্যতা যখন কিছু কিছু বুঝতে পারে তখন গ্রহণ করার মতো কল্পনা জল্পনা করে, আবার যখন স্বার্থের সম্মুখীন হইয়া যায় আবার মুনাফিকের পথ অবলম্বন করিয়া ফেলে। এদের উদাহরণ দিতে পারে আল্লাহ সামনে রাখে অন্ধকার মতে দিয়ে যায় আর জ্বর বৃষ্টি বিজলি বজ্রপাত সব একসাথে আনবে। যখন বিজলি দেয় বিজলি বুঝলেন তা না, যখন বিজলি দেয় তখন পথ আলোচিত হয় মনে করে চলতে পারে, ও যখন ইসলামের সত্যতা বুঝতে পারে তখন মনে করে এটা উচিত গ্রহণ করা লাগবে। বর্তমান বাদে স্বাস্থ্য ভাইয়া আবার বুঝি যায় বিজলি বন্ধ হইলে ঘরে আবার তার বদন্ধ পাবি যায়। এই দ্বিতীয় শ্রেণীর উদাহরণ মুনাফিকের উদাহরণ হল ওই এইরকম অবস্থায় যে ব্যক্তি বসে সেই ব্যক্তি মতো। এর সাথে আবার বজ্রপাতও আছে, যদি ইসলাম গ্রহণ না করে তাহলে যে কি শাস্তি হবে এই সমস্ত শাস্তির ঘোষণা যখন ইসলামের পক্ষ থেকে দেওয়া হয় তখন এইগুলি তাদের কাছে বজ্রঘাতের মতো লাগে। এই কারণে যারা বজ্রঘাতের আওয়াজ কাটা আওয়াজ যারা ভয় পায় শুনতে পারে না, যারা যখন কাটা পড়ে তখন খানা আঙ্গুল দিলায়, কাটা পড়লে আওয়াজ যখন ভয় হয় তখন খানা আঙ্গুল দিলায়। এই শ্রেণীর মুনাফিকে যখন ইসলামের সত্যতা কিছু কিছু বুঝতে পারে, গ্রহণ করার কল্পনা কল্পনা করে, কিন্তু সত্যের সম্মুখীন হয়ে আবার মুনাফিকির পথ অবলম্বন করে, তখন এদের কাছে যখন মুনাফিকির পরিমাণ বর্ণনা করা হয় এটা তাদের কাছে শুনি করু মনে হয় এই আমাকে মারা গেল খানা আঙ্গুল দিলা খানা দেওয়ার অত্যন্ত শক্ত আবার যা হলে ভয় লাগে যতক্ষণ গেলে তখন ভয় লাগে কিন্তু মেলাতে ভয় লাগে ইসলামের পথে অবলম্বন না হলে তোমার কি ভয় হওয়া কি হবে এগুলি শুনলে অন্তরে ভয় আছে যেহেতু এগুলি দেওয়ায় শুনতে থাকা খানা আঙ্গুল দেওয়া যায় এর ব্যাপারে আমরা বলেন এই বিজলি তাদের চক্ষু বিরক্ত করে দেওয়ার নিকট ঘটেছে বিজলি যখন হঠাৎ কিছুটা উজ্জ্বল হয় কিছুটা অগ্রসর হয় ওই নিজের মতে ইসলাম যখন কিছুটা উঠতে পারে কিছু গ্রহণ করার জন্য তৈরি হয় বিক্রি বন্ধ হয়ে গেলে আরো বেশি অন্তত হয়ে যায় আবার জানার দাঁড়াইয়া যায় যখন কিছু স্বাস্থ্যের সম্মুখীন হয়ে যায় দ্বিতীয় আবার ইসলাম ধর্ম গ্রহণ করা আগ্রহ হারাইয়াহীন আল্লাহ চাইলে তাদের চক্ষু বিনষ্ট করে দিতে পারতেন, তাদের কর্ম বিনষ্ট করে দিতে পারতেন। ইন্নআল্লাহিম কবি নিশ্চয়ই আল্লাহ তাকবুল আলমিন সর্বভক্তিমান। এই পর্যন্ত সুরাতুল বাকারা দ্বিতীয় রুকুর শেষ আয়াত ২০ নম্বর আয়াত, দ্বিতীয় রুকুর প্রথম আয়াত থেকে দ্বিতীয় রুকুর শেষ আয়াত পর্যন্ত ২০ নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের আলোচনা দেয়। তৃতীয় রুকুর থেকে আল্লাহ এবছর তো কত শ্রেণীর মানুষের আলোচনা হইল মুনাফিকিন, তৃতীয় রুকুর থেকে আল্লাহ এই তিন ধরনের সম্পর্কন করে একসাথে নথি হবে। প্রথম দুই রুকুর মধ্যে তিন দলের পৃথক পৃথক আলোচনা করেছে, আর তৃতীয় রুকুর প্রথম থেকে তিন দলের একসাথে সম্বোধন করে আলোচনা অনুসীরা করবে। তবে সুরাতুল ফাতিহার তফসির আপনারা গত বছর অথবা এর আগে বছর শুনে আসেন আল্লাহর পবিত্র কোরআনের নসিহতের পদ্ধতি ভঙ্গি। পবিত্র কোরআনের সর্বমোট ৬৬৪৬ আয়াতে ৫০০ আয়াতে বিধান আছে, ৫১৬৬ আয়াতে নসিহত আছে। ওয়া ওই সময় আমি বলে দিয়েছি বিধান কাকে বলে আর ওয়াদ কাকে, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এর বিবরণের নাম বিধান। আর আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে, লঙ্ঘন করলে কি শাস্তি হবে, এর বিবরণের নাম ওয়াদ। ৫০০ আয়াতে আল্লাহ বিধান দিচ্ছেন, আর প্রায় ৬০০০ আয়াতে আল্লাহ দুনিয়া হচ্ছে আমাদের জন্য কোন বিধান দেন নাই, শুধুমাত্র ওয়াদ করেছেন নথি হচ্ছে। এই আলোচনা প্রসঙ্গে বলে দেওয়া হয়েছিল আল্লাহ বিধানের আয়াতের সংখ্যা এত কম কেন আর ওয়াদের আয়াতের সংখ্যা এত বেশি কেন। আল্লাহ একাতে বলেন লা ইউকাল্লিমুল্লাহু নাফসান ইল্লা বুকাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, মানুষের শব্দের বাইরে আল্লাহ কোন বিধান দেন না, আল্লাহ ওই পরিমাণ বিধান দেন যে পরিমাণ বিধান পালন করার সাধ্যতা আছে। আল্লাহ মানুষের জন্য সাহায্যের বাইরে বিধান দেন না যে পরিমাণ সাহায্য আছে সেই পরিমাণ বিধান দেন, যে পরিমাণ সাহায্য আছে এই পরিমাণ বিধান দেন। একদিন এক দেখা হওয়ার কর্মুল্লাহ হলে ভয় দেবরে দাবির সাথে ভর্তা হওয়া, দাবিয়ে দেবরে সাথেও ভর্তা করা লাগবো, আর সারিয়ে দুলাবার লোকেও ভর্তা করা লাগবে। বেশি আঁকাই যায় বেশি আঁকাই একটু তাঁতি যায়নি ভারত দেশে হলে আমার উনা নেই, আমার উনাই আমরা এগুলো হয়, তবে আমরা খাইয়া না অন্যরা খাইয়া খাইয়া হয়। মাত্র এলো আমার কথা আমি হই, তোমার নাতে হারে হই। ফল মূল লাগা বেশি একাই লাগ, সরকারের বলে একেবারে সাথেও বদলা হয় না, সরকারের বলে একেবারে সাথেও বদলা হয় না, এটা বেশি একাই লাগে, বেশি একাই লাগু তাকে দিলা না। আমার যখন চিৎকারি দিয়া হল আসলে যে চিৎকারি দিয়ে আমার দিলে না, আল্লাহর বিধান দিয়ে দিল, আল্লাহর বিধান দিয়ে নদীর তরিকাকে চিৎকারি দিলে যদি কোনো ব্যাপার কোনো দোষা আয় না, এর ইমান তৈ ধরো এই সময় দোষা আয় কে বলি, এই সময় যদি দোষা আয় না তো ইমান দিয়ে যাবো। কিন্তু আমাদের সমাজে এমন মুসলমান হওয়া যায় যে এই সমস্ত বেইমানি হতার কারণে তোমার আলে প্রাধান্বিত হইলে আলিমের আশ্রয় হয়, আমার ধরুন দোষা আরাম আলিমের আশ্রয় হয়, আমরাও ধরুন দোষা আরাম, তা আমরাও অসুবিধা হলে আমরা দোষা আরাম। আল্লাহর বিধানকে চিৎকারি দিলে না ব্যক্তিগত বেড়ালে, আল্লাহর বিধানকে যখন চিৎকারি দিলে নবীর নবীর তরিকায় যখন চিৎকারি দিলে তখন যার গোসা আসবে না তার ইমান থাকবে কোথা? কিন্তু গোসার কামে লাগাইতে গেলে কিছু করতে পারে, আমি যদি আল্লাহ তাহলে দেখে দিলে জানতে তোমার নাম দেব আমি না চিৎকার দিলাম, তুমি ঠিক হয়ে বলছো, তুমি ঠিক হয়ে গেছো বেশি আঁকাই এসে কাটি দেবে, তবে পরিমাণ মতো আকারীরা না যে এসে কাটিয়ে যায় এটা কোন ভাবে বেশি আঁকাই বেশি করত, কিন্তু দেখা বেশি আঁকাইছে না পরিমাণ মতো আকারীরা না, এরা আমি কিনলাই ঠিকা কোন ভাবে। এখন বোঝার লাগে একটা উদাহরণ দিই, আমি ছুটে বেলা দেখেছি আগের আমলের মেয়ে লুকে না পুরান শাড়ির শাড়িদের সুতা দিয়ে একটা কাটি লাগবে, জানি না আপনারা ছুটে বেলা এরকম দেখেন, বর্তমান যখন আঘাত অত অত কষ্ট কেউ করে না, যথেষ্ট টাকা যারা কিনতে রাজা কিংবা দিয়ে যায়, আগের জমানার মেয়ে লোকেরা পুরান শাড়ির ফাইলের সুতা উঠাই যায় সুতা দিয়ে আছে কাজে আছে, কিন্তু অকল পুরান শাড়ির ফাইলের সুতা সেটা শিলানি হয় না, যেটা শুয়ে মজে লাগে একটা তামাজে গাড়ি দিয়ে আসে বিরাট টান দিলে শিলে না ওইটা কাজে আসবো, আর যে ধারা গাইয়া টান দিলে ওই শিলি দেয় এবার আমি এবার আহামা এই আহানা তো তারা যদি ঘটে যাবে হারায় খামতে লাগছে না, সেটা কি আমি খামতে লাগছে না, কিন্তু মুরগির পেটে ব্যাগ না এবার খামতে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ওই পরিমাণ বিধান দিচ্ছেন যে পরিমাণ পালন করার খাদ্য তোমার আছে, এখান পালন করতে যদি তুমি সিঁড়ি লাগি তা তোমার যে আনন্দ দেখা লাগে তুমি আর একটা পেট লাগাই যায় তোমার আল্লাহ তোলা জাহান নাম ছাড়া তোমার আনন্দ এটা আপনি সুরাত করে যে এটা নিজেও কোনো আনন্দ না আর কোনো আর কোনো ভেতরে লাগাইব আর যে আনন্দ দেখা লাগে নিজেও কামা লাগে না আর একটা ভেত লাগাইব মানুষের খাদ্য বাইরে কোনো বিরাট কিছু না, আমি সমস্ত বিধান দিয়েছি যে সমস্ত বিধান পালন করা খাদ্য আসলাম, বুঝে রাখা দোকান না বেশি আগে দিন না পরিমাণ মতো পরিমাণ মতো আঁকাই দিয়ে খাতি দি গাড়ি ব্যথা কোন ভাবে এটা কোনো মানুষ না, এর থেকে বেশি যদি আঁকাই তার লাইফ এই মানুষের অখাদ্য হইতো, এই কারণে ভাষ্য আছে যে বিধানগুলি আমরা দিয়েছেন এগুলি পালন করা সাহিত্য আছে না, কিন্তু মানুষের একটা স্বভাব আছে বিধান শুনাইয়া দিলেই বিধান পালন করেন, আল্লাহর বিধান শুনাইয়া দিলেই আল্লাহর বিধান পালন করেন, যখন যেন আপনার সমাজে বেশিরভাগ মুসলমান আছেন তারা জানেন না আপনার হলে দূর হয়ে যাইব এই কথা শুনাইয়া দেওয়া হয়েছে, তার বাদে তার মনে করি না বিধান শুনাইয়া দিলে আগে রাখতে, আর যদি পুলিশের ডান্ডা তৈরি হয় নমাজ পড়বে না এরা হয় সেবার পুলিশের ডান্ডার ধরে নমাজ পড়ছে, এ নমাজের কোনো পুরাকে আল্লাহ ধরে রাখো কারণ আল্লাহ ধরে হচ্ছে না পুলিশের ডান্ডা ধরে রাখে ডান্ডাইয়া হয় লোক নয় বিধান উনাইয়া দিলেও করে না আর ঘুরে ঘোরাইলেও আঁকা হয় না, তখন কি তাহলে লাগবো একমাত্র ভক্ত আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার পাইব বুঝাইয়া দাও, আর আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি সাজা হবে বুঝাই দাও, পুরস্কারের আশায় আর সাজা হয়ে আল্লাহ বিধান পালন করবে তখন সে জাহান্নাম থেকে নজর পাবে জান্নাতের দিকে হবে, এইভাবে বন্দারে নিজের থেকে যেন স্বতঃস্ফূর্ত হয়ে আল্লাহ বিধান পালন করার মতো প্রেরণা করতে পারে সেই জন্য আল্লাহ পবিত্র কোরআনের প্রায় ৬০০০ আয়াতে মানুষকে শুধু ওয়াজ করেছেন নসিহত করেছেন। রুচ্ছ কোরআনের প্রায় ছয় হাজার আয়াতে আল্লাহ কি করেছেন? ওয়াজ করছেন। ওয়াজ খারাপ হয় যদি আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার হওয়া যাইব, আর আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি হইব, এটা বুঝাইয়া দেওয়ার নাম ওয়াজ। আমরা দেশে ভালো হল, আমরা ওয়াজ যারা করি আমরা রসম থাকব না, আর যারা যারা ওয়াজ ভুল করি আমরা রসম থাকব না। কিন্তু এর বাদে আমরা ওই অনেক জানি না ওয়াজ খারাপ হয়, আমরা অনেক জানেন না ওয়াজ খারাপ হয়। যত কারণে আমরা দেশের ওয়াজে আমায় না, এর মানে এটা খারাপ। ওয়াজ খারাপ হয় আমি যদি জানি হই না, সেটা আমার কথা বলবো যে আসলে ওয়াজ হই না, তাই ওয়াজে খারাপ হয় না। ওয়াজ খারাপ হয় আমরা যদি জানি নই না, এমন কথা সুন্দর লাগে যাই যাতে আসলে ওয়াজ হই না, তাই আমার কবিতা। এই কারণে ভালো রকম স্মরণ রাখতে হবে আমাদের ওয়াজ কাকে বলে, আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে, আর আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি হবে, এর বিবরণের নাম ওয়াজ। কত আয়াতে হচ্ছে আল্লাহ? প্রায় ছয় হাজার আয়াতে। এই ছয় হাজার আয়াতে আল্লাহ লাভ করেছেন এক ভঙ্গিতে না, সর্বমোট তিনটা ভঙ্গিতে। কয় ভঙ্গিতে? তিন ভঙ্গিতে। আল্লাহ ওয়াজের প্রথম ভঙ্গির নাম তজকির বি আলা ইল্লাহ, আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ। দ্বিতীয় ভঙ্গির ওয়াজ, আল্লাহর ওয়াজের দ্বিতীয় ভঙ্গির নাম তজকির বি আয়ামি ইল্লাহ, অতীতের ইতিহাসের বিবরণ দিয়া ওয়াজ। আল্লাহর ওয়াজের তৃতীয় ভঙ্গির নাম তজকির বি আবাদার মাও, পরকালের বিবরণ দিয়া ওয়াজ। আল্লাহর ওয়াজের বলতে কি ভাইয়া, কুদরতের বিবরণ দিয়া ওয়াজ, ইতিহাসের বিবরণ দিয়া ওয়াজ, পরকালের বিবরণ দিয়া ওয়াজ। এই কারণেই কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ আয়াতে বিধান নাই, বেশিরভাগ আয়াতে শুধু অতীতের ইতিহাস আর নথি হল। কোরআন শরীফ আসলে একটা চিচ্ছা আসতাম, আমি বললাম কি আর যাবেন না, আমি সাম নিলে কথা সুন্দর হতো মুসলতানার ফেরাউনের কথা, আমার যাও মুসলতানার ফেরাউনের কথা, ইটা বললাম আর তো একই চিচ্ছা। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرين গতকাল ফের আলোচনার শেষের দিকে একটা প্রশ্ন আসে বলা হয়েছিল এবং সেই প্রশ্নের জবাব আজকে দেওয়া হবে বলা হয়েছিল। প্রশ্ন আসে এই কথা, মুনাফিকেরা যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে দোষী সাব্যস্ত করার জন্য ষড়যন্ত্র করত, এর প্রতিবাদে আল্লাহ পবিত্র কোরআনে সাহাবায়ে কেরামের সহাই বর্ণনা করে দিয়েছেন। তাদের প্রতি চিরসন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। এই প্রসঙ্গে প্রশ্ন জাগে, অনেক নির্ভরযোগ্য ইতিহাসে তো অনেক সাহাবির দোষ বর্ণনা করা হয়েছে, তমথাবস্থায় আমরা কি ইতিহাসকে অস্বীকার করব? এই হল প্রশ্ন। প্রশ্নের জবাবটা বোঝার আগে ইতিহাস কিসের ভিত্তিতে লেখা হয় আর হাদিস কিভাবে সংরক্ষিত, এই দুইটা প্রশ্নের জবাব আগের থেকে আমাদের জানা দরকার। ইতিহাস যারা লেখেন, লেখকরা যদি নির্ভরযোগ্য ব্যক্তি হন তবেই তার লিখিত ইতিহাসকে নির্ভরযোগ্য বলে গণ্য করা হয়। কিন্তু তার লিখিত ইতিহাসের উপকরণগুলি তিনি তার কাছ থেকে সংগ্রহ করলেন, ওইটা যাচাই বাছাই করার কোন দরকার মনে করা হয় না। যে কারণে অনেক নির্ভরযোগ্য ব্যক্তির লিখিত ইতিহাসেও অনেক অবাস্তব কথা ঢুকে পড়ে, আর হাদিস সংরক্ষণের ব্যবস্থা হল মুহাদ্দিসীন কেরাম হাদিসকে সংরক্ষণ করার যে সমস্ত কড়া ব্যবস্থা গ্রহণ করেছেন এর মধ্যে একটা ব্যবস্থা হল হাদিস যিনি বর্ণনা করবেন তিনি এই হাদিসটা পাইলেন কার কাছে, যার কাছ থেকে পাইলেন তিনি কার কাছে শিখেন। এইভাবে হাদিস পাওয়ার সূত্র বর্ণনা করতে করতে আমি আমার উস্তাদের কাছ থেকে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে যাইতে যাইতে যাইতে এই হাদিস পাওয়ার সনদ হাদিস বর্ণনাকারীদের সূত্র যে রসুলের হাদিস সেই রসুল পর্যন্ত সনদ পৌঁছাইতে হবে, রসুল থেকে আমি পর্যন্ত এই হাদিসটা যে সমস্ত লোকের মাধ্যমে বর্ণিত হয়ে আসছে সমস্ত লোকের নির্ভরযোগ্যতা প্রমাণ করতে হবে, সমস্ত বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা যখন প্রমাণ হবে তখন ওই সাব্যস্ত হবে এটা নিশ্চিত রূপে রসুলের হাদিস। পক্ষান্তরে কোন হাদিস বর্ণনার বেলা যদি দেখা যায় এই হাদিসের কোন না কোন বর্ণনাকারী নির্ভরযোগ্য ব্যক্তি নয় তাহলে সাব্যস্ত হয়ে যায় যে এই হাদিসটা নিশ্চিতভাবে রসুলের হাদিস নয়। সংক্ষেপে কথাটা বুঝে থাকলে আমি আশা করি আপনারা অনুমান করতে পারছেন হাদিসকে যেভাবে যাচাই বাছাই করে নির্ভরযোগ্য হইয়া পরে গ্রহণ করা হয় ইতিহাসের বর্ণনাগুলিকে ওইভাবে পুষ্টিপাতরে যাচাই করে নির্ভরযোগ্য হলে পরেই গ্রহণ করা হয়। ইতিহাসের বর্ণনা যার কাছ থেকে যত ঘটনা বর্ণিত হয় সবগুলি ইতিহাসে লিখিত হয়ে যায়, এই কারণে অনেক নির্ভরযোগ্য ঐতিহাসিকের লিখিত ইতিহাস গ্রন্থেও অনেক অনির্ভরযোগ্য কথা সন্নিবেশিত হইয়া যায়। কিন্তু নিশ্চিত হাদিস রূপে যত হাদিস হাদিসের কিতাবগুলিতে স্থান পাইছে এইগুলি অনির্ভরযোগ্য নয়, এই সবগুলি নির্ভরযোগ্য। সুতরাং সাহাবায়ে কেরাম সম্পর্কে যত ইতিহাস বর্ণিত আছে এর মধ্যে যে সমস্ত ইতিহাসের বিবরণ সাহাবায়ে কেরামের নির্দোষিতার পক্ষে হয় এই সমস্ত বিবরণ কোরআন এবং হাদিসের অনুকূলে, আর যে সমস্ত ইতিহাসের বিবরণ সাহাবায়ে কেরামের নির্দোষিতার অনুকূলে না হয় পক্ষে না হয় এই সমস্ত ইতিহাসের বিবরণ কোরআন হাদিসের প্রতিকূলে। সাহাবায়ে কেরাম সম্পর্কে যেহেতু কোরআন পরিষ্কার ভাষায় সফাই বর্ণনা করছে, সাহাবায়ে কেরাম সম্পর্কে যেহেতু রসুলের হাদিস পরিষ্কারভাবে তাদের সফাই বর্ণনা করছে, তাদের কোন ইতিহাসের বর্ণনা যদি কোন সাহাবির কলঙ্ক বর্ণনা করে বুঝতে হবে ইতিহাসের এই বিবরণটা নির্ভরযোগ্য নয়। যখন বিষয়টা আপনাদের ক্লিয়ার বুঝে আসলো কিন্তু কোরআন বলে সাহাবায়ে কেরাম যত গুণা করেছিলেন সবগুলি তওবা করে মাফ করাইয়া আল্লাহকে চিরকালের জন্য সন্তুষ্ট করাইয়া দিত। রসুলের হাদিস বলে সাহাবায়ে কেরাম কোন ভুলের উপর কোন দোষের উপর কোন গুণার উপর অটল থাকা অবস্থায় ইন্তেকাল করেন নাই। এমত অবস্থায় কোন হাদিসের বর্ণনায় যদি পাওয়া যায় যে কোন সাহাবি দোষী ছিলেন, এই দোষ থেকে তিনি মুক্ত ছিলেন না, তাহলে এই হাদিস এই ইতিহাসের বিবরণটা কুরআন হাদিসের পক্ষে হইল না বিপক্ষে হইল? যে ইতিহাস কুরআন হাদিসের বিপক্ষে হয় আপনারা কি মনে করেন সেই ইতিহাসটা গ্রহণযোগ্য? তাহলে মূলনীতি এই ডাকিল, কোন ইতিহাসের বিবরণের দ্বারা যদি কোন সাহাবির দোষ প্রমাণ হয় তাহলে ইতিহাসের সেই বিবরণটা গ্রহণযোগ্য নয়। যেহেতু কুরআন হাদিস পরিষ্কার ভাষায় সাহাবায়ে কেরামকে নির্দোষ প্রমাণিত করেছে। আমি এই প্রাসঙ্গিক প্রশ্নেরও জবাব গতকালই দিয়েছি, সাহাবায়ে কেরামত জীবনে অনেক গুণা করেছিলেন, গুণা করার পরে তারা নির্দোষ হইলেন কেমন করে? আশা করি প্রশ্নের জবাব তোমার সঙ্গে স্মরণ। হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত্তাইবু মিনাজ যাম্বি কামাল্লা যাম্বালা, যেই ব্যক্তি গুণা করার পরে যথারীতি গুণার থেকে তওবা করে, তওবা করার পরে গুণাগার থাকে না, আবার বেগুণা হইয়া যায়। এই নীতি শুধু সাহাবায়ে কেরামের জন্য নয়, এই নীতি সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য। কোন মানুষ গুণা করার পরে যদি যথারীতি তওবা করে তাহলে এই লোকটা আর গুণাগার থাকে না, তওবার করে সম্পূর্ণ বেগুণা হইয়া যায়, সম্পূর্ণ বেগুণা হইয়া যায়। সাহাবায়ে কেরাম যদিও প্রথম জীবনে অনেক গুণা করেছিলেন, যথারীতি তওবা করেছেন, সুতরাং তওবা করার পরেও সাহাবায়ে কেরাম গুণাগার রইলেন না, মরণের আগে আগে বেগুণা হইয়া মরণ বরণ করলেন, মরণের আগে আগে বেগুণা হইয়া মরণ বরণ করলেন। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ গুণাগার অবস্থায় আমার মরণ ঘটে, মরণের আগে আগে আমার গুণামাফের ব্যবস্থা করিয়া আমাকে বেগুণা বানাইয়া মরণ বরণ করা। এই জন্য বেগুণা দুই প্রকারের হয়, এক প্রকারের বেগুণা আজীবন বেগুণা, আরেক প্রকারের বেগুণা অতীতকালের গুণা মাফ করাইয়া বেগুণা। দেখেন তুমি সময় লোকিনা, সমস্ত নদীগণ আজীবন বেগুণা, সমস্ত নদীগণ আজীবন বেগুণা, আর সাহাবায়ে কেরাম জীবনের সকল গুণা মাফ করাইয়া মরণের আগে আগে বেগুণা হইয়া মরণ বরণ করেছে। এই জন্য নবীগণকে গুণার ব্যবহারে বলা হয় মাসুম নিষ্পাপ, আজীবন নিষ্পাপ, আর সাহাবায়ে কেরামদেরকে গুণা প্রসঙ্গে বলা হয় মাগফুর ক্ষমাপ্রাপ্ত। নবীগণ গুণাই করেন নাই, সাহাবায়ে কেরাম গুণা করেছিলেন কিন্তু ক্ষমাপ্রাপ্ত। আর একটা কথা আছে, সাহাবায়ে কেরাম যেমন যথারীতি তওবা করে মরণ বরণ করলে ক্ষমাপ্রাপ্ত, কিয়ামত পর্যন্ত যে কোন মানুষ মরণের আগে আগে যথারীতি তওবা করলে সেই মানুষটাও তো ক্ষমাপ্রাপ্ত। তাহলে এই ক্ষমাপ্রাপ্তে আর সেই ক্ষমাপ্রাপ্তে ব্যবধান কোথায়? ব্যবধান হলো এই, সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবাগণ যে ক্ষমাপ্রাপ্ত এই কথার ঘোষণা হয়েছে, কিন্তু আমি জীবনে যত গুণা করলাম করার পরে যত তওবা করলাম সবগুলি তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইল কিনা, আমার তওবার দ্বারা আমার জীবনের সব গুণা ক্ষমার ঘোষণা হইছে না, এই জন্য আমি সন্দিহান যে আমার গুণা মাফ হইল না বাকি রইল, এই ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। সাহাবায়ে কেরামের ব্যাপারে গ্যারান্টি আছে, তাদের যত গুণা করেছিলেন সব গুণা ক্ষমাপ্রাপ্ত। কাজেই পরবর্তী ক্ষমাপ্রাপ্তরা আর সাহাবায়ে কেরাম ক্ষমাপ্রাপ্ত যেন দেশ কি নাই, সাহাবায়ে কেরাম যে তাদের জীবনের সকল গুণার থেকে ক্ষমাপ্রাপ্ত এই কথার ঘোষণা হইয়া গেছে কুরআনে হাদিসে। আমার গুণার থেকে ক্ষমাপ্রাপ্ত হইলাম কিনা এটা কুরআনে ঘোষণা দেওয়া হয় নাই, হাদিসে ঘোষণা দেওয়া হয় নাই, শুধু শর্ত আরোপ করে দেওয়া হয়েছে যদি যথারীতি তওবা করতে পারো তাহলে ক্ষমাপ্রাপ্ত হইতে পারো। আরেকটা প্রশ্ন অন্যদিনের বাকি ছিল, সেটা হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে অনুসরণ করলে সাহাবায়ে কেরামকে আদর্শ রূপে অনুসরণ করার দরকার কি? প্রসঙ্গক্রমে এই প্রশ্নের জবাব একাধিকবার আলোচনা হয়েছে, আজকে শুধু সংক্ষেপে স্মরণ করে দিই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে সদাসর্বদা সুনানা অনুসরণ করতে পারবে এমন কোন মানুষ দুনিয়াতে নাই। কারণ হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম হাত্তাউ, নবীগণ ছাড়া আর বাকি সমস্ত মানুষ তোমরা যারা আছো তোমরা সকলেই গুনাগার। এই কথা সুস্পষ্ট যে শুধুমাত্র নবীগণের জিন্দগিতে কোন গুণা নাই, আর বাকি সব মানুষের জিন্দগি কম বেশি গুণা। তাই আমরা কোনো না কোনোদিন গুণা করি, রসুল কোনোদিন গুণা করেন। এমত অবস্থায় রসুল দেখি আমি সদা সর্বদা অনুসরণ করতে পারলাম, দেখেন তো রসুলকে কি সদা সর্বদা অনুসরণ করতে পারো? যে মুহূর্তে গুণা করলাম আমি সেই মুহূর্তে কি রসুলের অনুসারী ছিলাম? তাহলে একমাত্র রসুলকে আদর্শরূপে আজীবন অনুসরণ করবে সদা সর্বদা, এই কথা কোন মানুষের সাধ্যের ভিতরে না। যখনই কোন গুণায় লিপ্ত হইয়া গেল তখনই তার রসুলের অনুসরণ লঙ্ঘন হইয়া গেল, ঠিক কিনা? রসুলের অনুসরণ যেহেতু লঙ্ঘন হইয়া গেল, এরপর এই গুণাগারের জন্য কিভাবে তওবা করলে আল্লাহর কাছে গুণা না হয় তার জন্য আরেকটা আদর্শের দরকার আছে কিনা? কোন গুণাগারের গুণা মাফ হওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করার জন্য যদি কোন আদর্শ লাগে, সেই আদর্শ একমাত্র সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম গুণা করার পরে যেভাবে আল্লাহর কাছে তওবা করেছিলেন, কিয়ামত পর্যন্ত যে কোন গুণাগার সেইভাবে যদি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। বুঝে থাকলে এবার বলুন তো, মুসলমানের আদর্শ শুধুমাত্র রসুল হইতে পারেন না? সাহাবায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত আমি গুণায় লিপ্ত হইলাম না ততক্ষণ পর্যন্ত আমি রসুলকে আদর্শ মানলাম। যে মুহূর্তেই আমি গুণায় লিপ্ত হইয়া গেলাম সেই মুহূর্তেই আমি রসুলকে আর আদর্শ মানলাম না। আমার মতো গুণাগার এখন কার আদর্শের অনুসরণে গুণামাপ পাইব? এবার বলেন তো, রসুল আদর্শ থাকার পরেও সাহাবি আদর্শের দরকার আছে কিনা? এই জন্যই বলেছিলাম যার কোন স্বর্ণ আছে তার লবণের দরকার আছে, এখানে স্বর্ণ আছে কিনা? না, স্বর্ণ থাকলে আর লবণ লাগে না। যারা আদর্শ রসুল আছেন তাদের জন্য সাহাবি আদর্শের দরকার আছে, কথা বুঝে আসলো কিনা? কিন্তু মুনাফিকেরা সরাসরি রসুলকে দোষী সাব্যস্ত করার মতো হিম্মত করতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামকে দোষী সাব্যস্ত করার জন্য আজীবন ষড়যন্ত্র করে। জায়েদ ইবনে আরকামের বিরুদ্ধে রসুলের দরবারে হাজির হইয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুম কসম খাইয়া বলল, আমি এই কথা বলে রাইছি আমার বিরুদ্ধে মিথ্যা আরোপ করেছে, বানাইল নি সাহাবিরা মিথ্যাবাদী। এই ঘটনাতে কি আসলে জায়েদ ইবনে আরকাম মিথ্যাবাদী ছিলেন? মিথ্যাবাদী ছিলেন না, তবুও মিথ্যাবাদী ছিলেন। এটাই মুনাফিকের চরিত্র, রসুলের কোন সাহাবির প্রতি কলঙ্ক লেপন করা, এটাই মুনাফিকের চরিত্র। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান্নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস-সুফাহা। মুনাফিকদেরকে যখন বলা হয় ওই সমস্ত লোকেরা যেই রকমের ইমান আনছে তোমরা সেই রকমের ইমান, সমস্ত মুফাসসিরগণ এই ব্যাপারে একমত, কোন দিমত তাই কোন মুফাসসিরের। এই আয়াতে ওই সমস্ত লোক বলতে একমাত্র সাহাবায়ে কেরাম সারমর্ম, সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান আনো, তোমার ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা এটা যাচাইয়ের জন্য একমাত্র সাহাবায়ে কেরামের ইমান হবে না থাকি। এই কথাটা যখন মুনাফিকদেরকে বলা হয় তখন মুনাফিকেরা বলে না, বেওকুফদের ইমান আমাদের ইমানের সত্যতা যাচাইয়ের মাপকাঠি হইতে পারে। বেওকুফদের ইমান, বোকাদের ইমান। মুনাফিকেরা এখানে কারে বোকা কইল? অথচ হাদিস শরীফে উল্লেখ আছে সাহাবায়ে কেরামের চেয়ে অধিক বুদ্ধিমান নবীগণের পরে দুনিয়াতে আর কোন মানুষ হইতে পারে না। বুদ্ধি কারে কইল? এই যুগে নূতনভাবে আলোচনা করা দরকার। আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ লোকেরা মনে করে যারা দুনিয়াতে কেউ ছড়াইতে পারে না সে বুদ্ধিমান। এই দৃষ্টিকোণ থেকে সমাজের চার শ্রেণীর মানুষটা এক শ্রেণীর মানুষ হল তার জন্য তো রাইতে পারে না, কিন্তু হে অন্যরা তো রাইতে পারে। আর এক শ্রেণীর মানুষ হল তারের ওপর ঠকাইতে পারে না, সেও আর কাউকে ঠকায় না। যে তৃতীয় শ্রেণীর মানুষ হল সেও ঠকা খায়, অন্যরাও ঠকা। তারপর হইল এক নম্বর হইল নিজে ঠকা খায় না, অন্যরে ঠকায়। দুই নম্বর হইল নিজেও ঠকা খায় না, অন্যরাও ঠকায় না। তিন নম্বর হইল নিজেও ঠকা খায়, অন্যরাও ঠকায়। আর চার নম্বর হইল অপরকে ঠকায় কিন্তু নিজে ঠকায় না। এর মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে অর্থকা খায় না, অপরকে অর্থকায় না। এরা ছিলেন একমাত্র সাহাবায়কেরা। আপনারা আমরা যদি খুব বেশি সরল হইয়া যাই, অন্য লোকে ঠকাই না কিন্তু নিজে ঠকা খাইয়া হইয়া থাকি, তাহলে আমি বেশি বুদ্ধিমান না সাহাবায়কেরা? আমি বেশি বুদ্ধিমান। এইটাই বুদ্ধিমানের চূড়ান্ত মাপকাঠি নয়। বুদ্ধিমানের চূড়ান্ত মাপকাঠি হল জাগতিক ব্যাপারে ঠগা খাইলেও চিরস্থায়ী জীবনের ব্যাপারে যে ব্যক্তি ঠগা খায় না, এই ব্যক্তি চূড়ান্ত সীমার বুদ্ধিমান। পরকালের ব্যাপারে যারা ঠগা খায়, দুনিয়ার ব্যাপারে যত বড় বুদ্ধিমান হোক না কেন, এটা ক্ষণস্থায়ী জীবনে সে হুঁশিয়ার আর চিরস্থায়ী জীবনে বোকা। গড়বর্তায় কিছুদিনের বুদ্ধিমান, বেশি দিনের বোকা। জমা খরচ মিলাইয়া ফলাফল বোকা। আর কিছুদিনের বোকা চিরকালের বুদ্ধিমান। গড়বর্তায় মিলাইয়া জমা খরচ ফলাফল বুদ্ধিমান। সাহাবায়ে কেরাম চিরস্থায়ী জীবনের বোকা না বুদ্ধিমান? এমন একজন সাহাবি নাই যিনি পরকালের জন্য বোকা। রসুলের প্রায় দেড় লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে এমন একজন সাহাবি নাই যিনি পরকালের জন্য বোকা। সমস্ত সাহাবি পরকালের ব্যাপারে বুদ্ধিমান। কেমনে বোঝা গেল? একটা গুণা সাথে নিয়ে দুনিয়া থেকে বিদায়, সমস্ত গুণা মাফ করাইয়া দুনিয়া থেকে বিদায়। পরকাল অন্ধকার না পরিষ্কার? এর চেয়ে বড় বুদ্ধিমান জগতে আর কেউ হইতে পারে না। মুনাফিকেরা কয় আনুক মিনু কামানা সুসা, বুকার আর মতো ইমান আনবো কেন? তুমি খারে বুকা হইছে, দেখলাম খারে বুকা হইছে। আমাদের সমাজে এরকম বহু মুসলমান পাওয়া যায় যারা দুনিয়া দুনিয়াদারিতে পারে বড় খুশিয়া। কেউ তার সম্পদ হরণ করে নিতে পারে না, কেউ তারা ছড়াইয়া নিতে পারে না, কেউ তারা কোন রকমের ক্ষতি করতে পারে না, কিন্তু বড়কালের ব্যাপারে খবর নাই। আমার কথাগুলি বুঝে থাকে বলুন তো, এই লোকটা আসলেই বুদ্ধিমান না আসলে বোকা? অনেক মানুষ এমনও পাওয়া যায় আন্তরিকতার সাথে সমাজের মানুষের সেবা করার জন্য দিনকে রাত করে, রাতকে দিন করে, শরীরে রক্ত পানি করে, কিন্তু নামাজ রোজা দাঁড়ায় না। আপনি যদিও এদের সংখ্যা খুব কম, আন্তরিকতার সাথে সমাজের সেবা করার জন্য পরিশ্রম করে, মানুষের খেদমতের জন্য পরিশ্রম করে, নিজের স্বার্থের জন্য নয়। এমন লোকের সংখ্যা কম হইলেও কিছু না কিছু লোক আছে। এই সমস্ত লোকদের মধ্যে এমন লোক পাওয়া যায় যারা পরের উপকারের জন্য স্বার্থহীনভাবে দিন রাত করে, রাত্রে দিন করে, শরীরে রক্ত পানি করে, কিন্তু নামাজ রোজা দাঁড়ায়। এরা পক্ষে একটা দলিল আছে বড় সুন্দর, আজার এবাদত আর এর আদালত। আজার এবাদত এই দলিলটা সংগ্রহ হয়েছে এক হাদিস থেকে। হাদিসটা হল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন দুইজন মানুষের বিবাদ মীমাংসা করার জন্য ইনসাফের রায় একটা বিচার করলে পরে, ইনসাফের রায় দিয়ে একটা বিচার করলে পরে আল্লাহর কাছে ওই পরিমাণ সওয়াব হয় দীর্ঘ ষাট বছর পর্যন্ত নফল বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব হয়। ওইখানে আদার এবাদত আর এক আদালত, ওইখানে আদার এবাদত আর এক আদালত। দুইজনের বিবাদ মীমাংসা করার জন্য একটা ন্যায় বিচার করল, ষাট বছরের বন্দেগীর দরকার, দল বন্দেগীর না নফল বন্দেগী। বড় গেল কত বড় বুদ্ধিমান চিন্তা করে দেব নকল বন্দীর পুরস্কার আছে অতিরিক্ত পুরস্কার বেহেস থেকে আবুক করবে আল্লাহর এবাদত বন্দীর পুরস্কার জাহান্নামে গিয়ে বুক করবে মানুষ না বেহেস থেকে নকল বন্দীর অতিরিক্ত পুরস্কার আছে বেহেস থেকে আবুক করবে পরশ বন্দী না করলে ব্যস্ত যাইবে না জাহান্নামে যাইবে তোমার নকল বন্দীর ফল বুক করতে হয় হই গইয়া জাহান্নামে কলকাতা ইয়া বুদ্ধিমান না বুকা বুকা মুনাফিকেরা প্রায় সাহাবায়ে কেরাম বুকা তারাই ন্যায় বিচার করতেন খরচ না রাখছে যা না খরচ ঠিক রাখিয়া যারা সমাজ সেবার জন্য দিন দা চব্বিশ ঘন্টা মেহনত করে শরীরে রক্তভানি করে নমাজ বন্দীগী করে না চিন্তা করে দেখো তারা কত বড় বুদ্ধিমান এরার বুদ্ধি বুঝার লাগে আমি এক দিকে উদাহরণ দিই আমরা এক লিখিয়া ডাইনে শূন্য দিলে দশ হয় এক শূন্য দিয়ে এক লিখিয়া ডাইনে এক শূন্য দিলে দুই শূন্য দিলে তিন শূন্য দিলে আর চার শূন্য দিলে দশ হাজার এই শূন্যগুলির দ্বারা একের মান বাড়ল নি শূন্যগুলির এত মর্যাদা দেখিয়া তারা করছে কি তারা অহল শূন্য রাখছে আর এক এক এক মিটাই গেছে এক মিটাই গেছে দশ হাজারের এক বাদ দিলে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা নামি আর বুঝিয়া কলকাতা বড় কত আসিল তার মূলত মিটাই যে কত রয়েছে আর নয় হাজার নয়শো নিরানব্বই রাত দিই ঠিক তেমনি ভাবে খরচ বন্দী ধরা করে না সারা জীবন বর্ষ মাস সেবা করে এক মিটাই লেগেছে শূন্য হয়ে চলিয়েছে শূন্য রয়েছে হল তৈরি মিটাই লেগেছে খালি এক কত রয়েছে গুড়ার দিন গুড়ার দিন আরেকটা দেখে তো কমলা কিনা ইয়া কয়লা কমলাওয়ালা তোমার কমলা কাটি বলবো কত হয় বিশ টাকা হয় পনেরো টাকা করে দিলাম হয় এক টাকা করে কম বেশ দাও আমার খাওয়া থাকলে নেওতে বিশ টাকায় আর না নেওতে বিদায় হয়ে হয় আমি বড় গরিব মানুষ আমার বাবা অসুস্থ যদি কমাইয়া না দাও আমি নিতাম বাতাম অন কমলাওয়ালার লাগছে দয়া কমলাওয়ালার লাগছে মায়া হয় তোমার কাছে যদি উনিশ টাকা হয়ে যাবে কি অহলে রাতে উনিশ টাকা হয়ে যাবে তাহলে মতে আমার কাকার লোকসান যাইব তোমার তুমি যেহেতু গরিব মানুষ তোমার বাবা অসুস্থ তুমি যদি বিশ টাকা দিই একালি কমলা আমার কাছ থেকে কিনিয়া নেও তোমার একলা কমলা তোমার আমি দিলাই খাও মানুষের যদি জিগাই দেখাবে পাঁচটা কিলাহান দিলাই বিশ টাকা দিয়া আমি কোনো না পাঁচটা দিছি না বিশ টাকা দিয়া বিশ টাকা দিয়ে সাতটাও দিছি আর একটা আমি তার বাবার একাও দিছি আমার কারবারের হিসাব ঠিক রাখা লাগে ইসালাকের বাসে এই কথা হইনা হয় ঠিক আছে বলা কথা এখানে কমলা সাতটা বিশ টাকা দিয়ে আমি আরেকদিন নিমুনে আর খাও দেখা দিতে হবে সেই কাজ খাও দেখা দিতে হবে ওই কাজ করিলাম এই জেলাখানের বুদ্ধিমান যারা পরল বন্দীর ডাক পারে না মানুষের সেবার লাগে দিন দে রাখ করে রাখতে দিন করে এরা ইলাকান বুদ্ধিমান পাগরিবান দিয়া নামাজ করলে এক হাতে সত্তর হাতে সব হয় ছয় পেয়ার লঙ্গি কি খাম লঙ্গি যাবে পাগরিবান নিয়ে এখন করা হাতে সব